ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ. വസ്സലാത്തു വസ്സലാമു അലാ നബിയ്യിനാ മുഹമ്മദ് വഅലാ ആലിഹി വസഹബിഹി അജ്മഈൻ. അമ്മാ ബഅദ്. അർറാദ് റബ്ബൈൻ തഹോം ബിയൻ ഗറദബദി ഫദ്ലു സലാത്തിൽ ജമാഅ നവാദറ ജമാഅത്തിൽ സത്തെ ഫറോൻ യാന ഫദ്ലു കി യാന കസ്വ ഹകമാസെ ഇനറ ബയൻ ഗറിയം ബിതഫീഖ് മിൻ അല്ലാഹി തബാരക വ തആല. ഇഖ്വാനി അഹ്ബാബിൽ കിറാം, ഖുലൈശുൽ മജീ നവാദർ ജമാഅത്തിൽ ബൈത ഖുദും ഫദ്ലതസ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান করেছেন, যদি কোনো মাঝে জামায়াত সাথে নাসরত দিলে একলা ফরজ দিবে তিনারও হাতাশ গুণনা সওয়াব বেশি হইব। এবার বুখারি মুসলিম মাঝে আছে যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস সালাতুল জামাআ আফযাল মিন সালাতিল ফাদি বি 27 দরজা। হাতাশ গুণনা বাড়ি বেশি তাহলে আর তো খন্ন করা হইব, যে মাঝে আজল বেশি সওয়াব বেশি এবার করানো হইব। হেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বয়ান করেছেন যে উগা আল্লাহ নবীর হাসে আদা মানে দিচ্ছি ইবে হদিয়া রাসূলুল্লাহ লাইসা লিকায়েত আরে দরিয়ারে আনিবুদি মুসলিম মাঝে এন লাগো মানুষ নাই ইয়ানি লাইসা লিকায়েত ইয়াকুদুনি ইলাল মসজিদ ইয়ার বাদে রাসূল হদে ফাসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই ইয়ানি ইউরাখাসা লাহু ওয়া ইসাল্লি ফি বাইতি আলা নবী তুই আম ফজরতে কল্লা আলা নবী বারে রুখসত দি বলা গরম মানো সরি বলা ফরখিসা লাহু আলা নবী বারে রুখসত দি ইয়ানি ফরখাসা লাহু ও আলা নবী বারে রুখসত দি ফলামা ওয়াল্লা دعاه ثم في ديار درجه متمتعي فقال هل له هل تسمع النداء بالصلاه على الذي هنا انوي قال نعم اذا فاجب اذا راوي قلت اخر نوين قال له هو هذا ما نش في بر دوري ولا ودي ما نش ني ها هذا راس ما جه زمان راس الحمد لله كان كنا بول لله شيء تو دي عباره دي الله النبي جاء نزل دليل مصمد ايار نواد نور يقول الله غرفه يقول الله نزل دليل ফেলে আর আর ওরে কেন বাবা এন আর আর আল্লাহ দিনরে হা টেন সুখ বেগুন দিয়ে কোন উদর নাই, কোন উদর সরে কোনো খোফ নাই, বিয়ার আমার খোফ নাই, আমার কাছে মুসিবতর ডর নাই, হ্যাঁ না দইলে আর আগর মানো আসর দইলে কই বনে অনারা বাফিস ওয়াজিব তরম নব। ইয়ার বাদে এখানে জামায় সাহান আসরণ ইয়ান যে ওয়াজিব হকম সলাতুল জামা ওয়াজিবা মর পঞ্জাল্লা বলিয়ারে আর রিজাল يعني في السفر والحضر سفر طب حضر طب يا رسول صلى الله عليه وسلم الله يا اياتنا الجديده فذ واذا كنت فيهم فاقمت لهم الصلاه فلتقم طائفه منهم معك حتى على حاله تمجي على حاله تمجي مو دشمن আছে হ্যাঁ حاله تمجيও এডাই নসরি আর ডাই ফারদারি গরিও তো ইন এত পরে আমাদের তারা দেব উতরাইব এর লম্বা তাফসীর আছে পরে হই ইনশাআল্লাহ বিদিল্লাহ আমমান জামাত নসরনা নিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান করেছেন আল্লাহর আয়াত হয়ে ফরকাও মা রাকঈন নওয়াজ ফরজে তার আমার তোমরা বিগুনে ফরো ইনলে আমর আল্লাহ ইয়া অর্ডার গিজি অর্ডার আমর ইন মাঝে সাথে তোমরা জিনারে দিল ওয়াজিব বলো হ আল্লাহু আলাম হিন্দিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যে তারা নওয়াজ সাথে নওয়াজি জামায়াত সাথে ইতার বাবতে বয়ান করেছেন যে হাদিস আরো আছে অনরাস আর গো হাদিস দে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান করেছেন হাদিস ইবা বুখারী মুসলিম মাঝে আছে হাদিস আসকালু সালাতি আলাল মুনাফিকিন صلاة العشاء وصلاة الفجر فجر النهار ده اشار النهار منافقين قلت بشي بر كالله تم ده منجن ودكي دوا دوا ما ده باتت نوشي له اتلا نوشي منجي دكي وان دكي دكتو ما ده اشدوا دينا مجي منجي دكي وان اتنواصل تنوى ين هو ولي تاعتوا شاء الله نبيت الله حد اذكر شيء اذكر الصلاة على المنافقين صلاة العشاء والفجر ير بعد ولو يعلمون ما فيهما لا أتوهما ولو حبوا ذو دي مانشي নওয়াজ জামায়ের সাথে বললি যে সব আসিয়ান জানতে বলি আরে আম্বুরে আম্বুরে আইতে আমার খসকা খসকে আম্বুরে আম্বুরে বলি আই যেতে বলি জামায়ের সাথে নওয়াজ সরিবল্লাহ বলি ইয়ার বাদে আরও হাইসে মাহিদে ওলাকাদে হামাম তোহান আমরা বি সলাতে হত কাম আল্লাহ নবী হদ্দে আত দাসে এন্দিল্লা এরা দাও এই দেখি মানুষ করে ইমাম বারে এবার নওয়াজ সরা দিম আই দাসে যাইম করে মানুষ যে তারা নওয়াজ হচ্ছে নয় তারা গরম মাঝে খোদুন গিদ্দালয় গাছ লেয়ারে এটার ঘর পুরা দিবে আল্লাহ বলে তাহলে এর তোরা রেদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জাহির করে দিয়ে কেল্লা জামায়াত সাথে নওয়াজ সরনা ইয়ার ওয়াজিব দিয়ে তোলা আল্লাহ নবী আমার তরফিদ নেওয়া করে সেটা আবরিয়া কলা আছে গুড়া ফোন আছে দর দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিকির করে ইয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আন আমুরা বিসসালাতি ফাতুকাম সুম্মা আমুর রাজুলান ফায়ুসাল্লি বিন্নাস এজন নওয়াজ সরাইব সুম্মা আনতারিক মাই রিজাল মাহুম হুজুম মিনাল হাতব إلى قوم لا يشهدون الصلاة خذوا من الدين وسط نوعي ترى كيف يقول الله؟ ترى القرمان وندر دي بالله تلي بورنا আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবে গুনার তৌফিক আল্লাহু আলাম জেলেবেন আর জামায়াত সাথে নাসরিম জামায়াত সাথে নাসরনান হাদা ইয়ানি আল জামা ওয়াজিবা ইয়ার বাদে আল আদাদ আল মতলুব নওয়াজ মাঝে আদাদ খুদুন ওয়া হরু জামাত নওয়াজ মাঝে খামা দুজন ওয়া হরু খামা দুজন ওয়া হরু দুজন দইলে নওয়াজ জামাত সাথে কায়েম করে ফেলিবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে ওয়াল ইয়া উম্মুকুমা আকবরুকুমা এর নওয়াজ মা একজন ছোট আছে একজন বড় আছে এডে আল্লাহ নবী হতে দরগাই জামাত করিব দরগাই ইমাম এবং হইব আমুমান দুজনে জামাত আল্লাহ কিফায়া খুদুন চিজ দরিয়া জামাত মা নওয়াজ পারে জামাত মাঝে নওয়াজ পারে খুদুন চিজ আধার হয়ে দিলে এক নম্বর মাঝে বিয়ার আমার দিয়ে ইয়া নইলে কুমার একটু পেশা পেহানা বেশি গিয়ে মানুষই ব্যর্থ আমার পেশা পেহানা করতে যা ঘরের আছে দেড়ে গিয়ে সে চলত মাঝে নোয়া নোয়ান না জায়েজ ইয়ার বাদে আকুয়ানি মসজিদের মাঝে যদি ইমাম তাগিদ দিলে ইমাম মুআইন তাগিদ দিলে যাতে মনে হতে আয়ারে হেড়ে ইমামতি করি নোয়াজ সরি না মারিবে এটা ইমামতি করি নোয়াজ সরি না মারিব সেই আর মসজিদের মাঝে জামাত কায়েম হয়ে দিলে অন্য সুন্নত গায়ে ফরম মানা আল্লাহ নবী হয়ে দিয়ে অক্রমতে সলা ফলা সলাতে ইল্লাল মাকতুবা হাদিস ইবা এ মুসলিমের মাঝে আছে হাদিস ইয়ার বাদে আল মামুম ইমামুল মার নোয়াজের নোয়াজের দিয়ে মানুষই বেয়ে ইমামর আগত রুকুকরণ সজিদাকরণ ইয়ান মানা ইমামর আগত সজিদাকরণ রুকুকরণ ইয়ান মানা ইয়ান করে নেওয়া হারিবা তাহলে ইয়ান মাঝে অকুবা আছে আজাব আছে এত মাঝে আর নোয়াজের দেড়ে সব হুকার রাখে আর দূরে হেন্দিলাখনও ওদুর সারা সব বাদ দিয়ে আর দূরে করি আর গা গায়ে নোয়াজরণ ইয়ানো মানার রসল সবাসম হয়েছিল আসলাত আলী মুন করে দিন খলফ সফ এবে আবু দাউদ ওগের মাঝে তিরমিজ ওগের মাঝে আছে হাজির সাহি সেহেতুল্লাহ অবাইন নোয়াজ সরিয়ে সময় কী করেন ইমাম মানে সফরে বাজে বাজে চিয়ন ওজর যদি না থাকে দিলে এখন মাথান অজরই খেলা দূরে দূরে চেয়েতে হয়ে এখানে বিয়ারামই দিয়ে থাল্লা দিবা হাজরি ভাইরাস করোনা হয়ে আরে যদি মানতে সারে ইব মাঝে সে আলেমুল মাকলে ফতোয়া দিয়ে বিয়ারাম উজরিয়া যদি এখন ওজন না থাকে দিলে বাজে বাজে চেয়া পড়ব ইয়ার বাদে ইমাম আতাল্লাহ বলি আল্লাহ হাক্কু বিল ইমামা আল্লাহ আকরা হোম লে কিতাবিল্লাহ দিবা কোরআন শরীফের বেশি সুন্দর করে ভরি জানে ইয়ার বাদে আলম বিসুন্না ইয়ার বাদে আকদমু হিজরা ইয়ার বাদে আকদমু ইসলামান আকবর হোম সিন্দান যদি মানুষ যদি বেগুন বরাবর দিলে মাথা বেগুন হাফেজ সাহ হেড়ে উতরে দিবা বেশি আলেম আসি বাজিয়া করবো বেগুন হিসেবে বরাবর দিবা হিজরতের এবার বড় আসি বা আল্লাহ নবী জমানোর হতারিয়া হেজমানোর মাঝে এবার আগে আসি এবারে দিত আন্য থেকে দিবা আগে মুসলমান এবারে দিত ইয়ার বাদে বেশি মুরব্বী আছে দিবার দে সেটি দিবা আলমহিম দিবা আলম আছে এলামওয়ালা দিবা ঈদ আছে কোরআন শরীফের সুন্দর করে ভরি জানে ইবারে দন ইয়ার বাদে ইমামর ওরে জরুরি দেখি মোরাত মরিদ ও কবির সিন নোয়াজরে ব্যাখ্যা করেন জামায়ের সাথে নসলে বেশি লম্বা করি আরে নফরণ মানুষ আছে বেশি মলালা জাগরি চিন্তা করি আরে নোয়াজ নফরণ আর মানুষের কলে তা কাদত দিয়ে কেন লম্বা করি হচ্ছে হতদিন মুসলিনের কলে কোনো অসুবিধা নেই লেখেন এটা সাহরি বেড়ে গুড়ো হয় না আছে গুড়ো মানুষ আছে বেড়িমে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া রাব্বানা লাকা হামদু রে নওয়াজরে সুন্দর করে ফরি বললা জামাত সাথে ফরি বললা তৌফিক দোক নওয়াজর আছে যেদিন আহকাম আছে ওয়াজিবাত আছে আরকান আছে শুরুত আছে এনলে ফরি বললা তৌফিক দোক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।